Book 2 31 31 31 في المطعم 3 Restaurant 3A Restaurant 3 من فضلك 1 مقبلات আমার একটা স্টার্টার চাই আমার একটা স্টার্টার চাই মিন ফাদলাক ওয়াহিদ সালাতা আমার একটা স্যালাদ চাই আমার একটা সালাদ চাই মিন ফাদলাক ওয়াহিদ শোরবা আমার একটা স্যুপ চাই আমার একটা স্যুপ চাই من فضلك الحلوى আমার একটা ডেজার্ট চাই আমার একটা ডেজার্ট চাই من فضلك واحد ايس كريم مع كريمه আমার ফেটানো ক্রিম সহ একটা আইসক্রিম চাই আমার ফেটানো ক্রিম সহ একটা আইসক্রিম চাই من فضلك فواكه او جبنه আমার ফল অথবা পনির চাই আমার ফল অথবা পনির চাই من فضلك نريد ان نفطر আমরা জলখাবার খেতে চাই আমরা জলখাবার খেতে চাই من فضلك نريد ان نتغدى আমরা দুপুরের খাবার খেতে চাই আমরা দুপুরের খাবার খেতে চাই মিন ফাদলাক নুরিদ আন নাতাআশা আমরা রাতের খাবার খেতে চাই আমরা রাতের খাবার খেতে চাই মাযা তুরিদ হযরাতুকা লিল ফুতুর আপনার জলখাবারের জন্য কি চাই আপনার জলখাবারের জন্য কি চাই খুবস হামাম মা আল মারাব্বা ওয়াল আসাল জ্যাম এবং মধু দিয়ে রোল জ্যাম এবং মধু দিয়ে রোল খুবস টোস্ট মা সুজুক ওয়া জুবনা সসেজ এবং চিজ দিয়ে টোস্ট সসেজ এবং চিজ দিয়ে টোস্ট بيضة مسلوقة একটা সিদ্ধ করা ডিম একটা সিদ্ধ করা ডিম بيضة عيون একটা ভাজা ডিম একটা ভাজা ডিম অমলেট একটা অমলেট একটা অমলেট من فضلك واحد زبادي آخر দয়া করে আর একটা দই দিন দয়া করে আর একটা দই দিন মিন ফাদলাক আইদান মিলহ ওয়া ফুলফুল দয়া করে একটু নুন এবং গোলমরিচও দিন দয়া করে একটু নুন এবং গোলমরিচও দিন মিন ফাদলাক কুবায়াত মা উখরা দয়া করে আর এক গ্লাস জল দিন দয়া করে আর এক গ্লাস জল দিন